À, que vas-tu faire? Çalın şunu kalın. Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. Elhamdülillahi rabbil alemin. Esselatu ve selamu ala rasulihil kerim ve ala alihi ve sahbihi ecmain. Azke এই দর্শে আমরা শুরু করব ইসলামের তৃতীয় রুকুন। ইসলামের তৃতীয় রুকুন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে যাব, আল্লাহ তাআলা তৌফিক দেন। ইসলামের তৃতীয় রুকুন কি বাদশা? ইসলামের তিন নম্বর রুকুন কোনটি? রুকুন মানে খুঁটি, খাম্বা। ইসলামের তিন নম্বর আমি বলছি, আমি কালেমা বলতে বলে যাই কিছু বলতে, আমি বলছি তিন নম্বর রুকুন কয়টা, কোনটা? ইসলামের রুকুন কয়টা? ইসলামের রুকুন কয়টা? পাঁচটা। তিন নম্বর রুকুন কোনটা? জাকাত। এটাই জানার কথা যে ইসলামের তিন নম্বর রুকুন হচ্ছে জাকাত। অনেকে বলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতটাকে পাঁচ নম্বর বানায় দিয়ে, আর দেশের সবার এইভাবে মুখস্থ আছে, কালেমা, নামাজ, রোজা, তিন নম্বর হচ্ছে রোজা, তারপরে চার নম্বর হজ, পাঁচ নম্বরে জাকাত। আর জাকাতে সত্যি গুরুত্ব নেই। হাজি সাহেবদেরকে যারা হজ করে যাচ্ছেন তাদেরকে যত হজ নিয়ে মাথা ঘামাতে দেখা যায়, জাকাত নিয়ে মাথা ঘামাতে দেখা যায় না। ওসর ঠিক মতো আদায় করে না, জাকাত ঠিক মতো আদায় করে না, হয়তো বা দান করে কিন্তু হিসাব মতো তারা জাকাত দেয় না। হাতে কলমে হিসাব রাখার দরকার, সেই হিসাবটা রাখে না। দান করে, দানশীল দাতা, কিন্তু দাতা হলেই তো যথেষ্ট নয়, তাই না? আল্লাহ তাআলার হিসাব বের করে দিতে হবে। সেই হিসাবটা আগে বের করে দিয়ে তারপরে আপনি যদি দান করেন তাহলে আপনার নাম হবে দাতা। হজ করলেই হাজি সাহেব হওয়া যায়, তাই না? কিন্তু দান করলেই জাকাত দাতা হওয়া যায় না। জাকাত দেওয়া হচ্ছে আলাদা জিনিস, যেটা হচ্ছে ফরজ। জাকাতের বিভিন্ন গুরুত্ব আছে, আমরা আলোচনা করব ধীরে ধীরে। আজ আমরা শুরু করলাম, আর সেখানে আল্লাহ তাআলা আমাদের রুকুন যখন বলছেন, আমাদের রুকুন রূপে গণ্য করা হয়েছে। কয় নম্বর রুকুন বললাম? তিন নম্বর রুকুন। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাহ, মানে যেখানেই নামাজের কথা বলা হয়েছে সেখানেই জাকাতের কথা বলা হয়েছে। যাই হোক, জাকাত মানে হচ্ছে কি? জাকাত মানে হচ্ছে পবিত্রতা, জাকাত মানে বরকত, জাকাত মানে বর্ধনশীলতা। যেহেতু জাকাত আদায় করে মুসলিম নিজের আত্মাকে পবিত্র করে, তাই জাকাতকে জাকাত বলা হয়। জাকাত আদায় করে মুসলিম নিজের মালকে পবিত্র করে, জাকাত না দিলে মাল কি থাকে? অপবিত্র হয়ে যায়। এই জন্য জাকাতকে জাকাত বলা হয়, ইসলামী পরিভাষায় একে জাকাত বলা হয়েছে। জাকাত ফরজ হয় কোথায়? মক্কায় না মদিনায়? জাকাত ফরজ হয়েছে মক্কাতে, তার মানে মদিনায় হিজরত করার আগেই জাকাত ফরজ হয়েছে। কিন্তু তার বিস্তারিত বিবরণ মক্কাতে ছিল না, মদিনায় এসে তার বিস্তারিত বিবরণ অবতীর্ণ হয়েছে বা বলা জানানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিসে কত জাকাত, তার নিসাব কি, ইত্যাদি ইত্যাদি। জাকাত যেমন আপনারা শুনলেন ইসলামের তিন নম্বর রুকুন, নামাজের পরে পরে বা সালাতের পরে পরে জাকাতের স্থান, সালাতের পরে পরেই জাকাতের স্থান। কোরআন মাজিদের নামাজের পাশাপাশি, সালাতের পাশাপাশি জাকাতকে প্রায় 82 জায়গাতে বলা হয়েছে। তাহলে নামাজের যেমন গুরুত্ব, তার থেকে যদিও কম গুরুত্ব জাকাতের, কিন্তু জাকাতের গুরুত্বটা কম নয় রোজা এবং হজ থেকে। রোজা এবং হজ অপেক্ষা বেশি গুরুত্ব কিসের? জাকাতের। আল্লাহ তাআলা যেমন কয়েকটা উদাহরণ শুনুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নামাজ এবং জাকাত সম্পর্কে, সালাত এবং জাকাত সম্পর্কে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো আর জাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই মানে বলতে পারবেন কেউ? রুকুকারীদের সঙ্গে রুকু করো মানে নামাজিদের সাথে নামাজ পড়ো, একা একা না। আর তার মানেই জামাত সহকারে নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো। এই জন্য বলা হয় যে মসজিদে গিয়ে নামাজ পড়া কি ওয়াজিব। নামাজ পড়া নামাজ হচ্ছে ফরজ, আপনি বাড়িতে পড়লেও ফরজ, মসজিদে পড়লেও ফরজ, কিন্তু মসজিদে এসে পড়াটা কি ওয়াজিব। যদি কেউ মসজিদে এসে নামাজ আদায় না করে, তার কোন উজর না থাকে, তাহলে কি হবে? তাহলে তার কাবিরা গোনা হবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে দান করো উত্তম ঋণ। দেখছেন আল্লাহ তাআলা ঋণ নেন, আল্লাহ তাআলা ঋণ নেন। সেটা কি? যেটা আমরা আল্লাহকে দিই দান স্বরূপ, যাকাত সব যে দিই, সেটা আল্লাহর কাছে বরকত হয় না হয় না? আল্লাহ তাআলা সেটা নেন, ডান হাতে নেন, দান করলেই আল্লাহ তাআলা ডান হাতে নেন। তো আল্লাহ বলছেন তোমরা আমাকে ঋণ দাও, তোমরা আমাকে ঋণ দাও, আর আমি সেই ঋণকে কি করব, তোমাদেরকে বহু গুণে বর্ধিত করব। এমন কি ছোট্ট পরিমাণ দান কালকে আমতে গিয়ে দেখবেন পাহাড় পরিমাণ হয়ে গেছে। সুতরাং দান খুবই বর্ধনশীল, আর এই যাকাত মানে বর্ধনশীল। যাকাত দিলে পরে মাল বর্ধন হয়, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। যত যাকাত দেবেন তত মাল আপনার বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা কোরআনে কথা কি বললেন, যে তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো। ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভালো যা কিছু আগে পেশ করবে, তোমরা আল্লাহর নিকট উৎকৃষ্ট রূপে, উৎকৃষ্টতর রূপে পাবে। যা দান করলে তার থেকে ভালো রূপে পাবে, পুরস্কার হিসাবে সবচেয়ে বড় রূপে পাবে। আর তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মহা ক্ষমাশীল, পরম করুণাময়। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফখাল্লু সাবিলাহুম। ওদেরকে ধরো, ওদেরকে ধরো আর ওদেরকে মারো, তাই না? যখন যুদ্ধের বিধান ছিল বলা হয়েছিল, কিন্তু তারা যদি তওবা করে, তওবা করে মানে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে, ওয়া আকামুস সালাহ আর নামাজ কায়েম করে, ওয়া আতাউয যাকাহ এবং যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম তাহলে তাদের পথ ছেড়ে দাও। আর যদি এগুলো না করে তাহলে কি করো, পথ ছেড়ো না, তাহলে তাদের পথ ছেড়ো না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাইন তাবু আকামু সালাতা ওয়া আতাউ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। সুতরাং তারা যদি তওবা করে, দিনের দিকে ফিরে আসে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের ভাই, দিনের ভাই, দিনী ভাই, তাহলে তারা তোমাদের দিনী ভাই। তার মানে তারা যদি এই কাজগুলো না করে তাহলে তারা তোমাদের দিনী ভাই নয়। তুমি নামাজি হবে আর জাকাতই হবে না কেন? নামাজি হবে, নামাজ পড়বে, জাকাত দেবে না কেন? সালাত আদায় করবে, জাকাত আদায় করবে না কেন? দুটোর মধ্যে পার্থক্য কেন? যেহেতু নামাজে পয়সা খরচ হয় না, জাকাতে পয়সা খরচ হয়। পয়সার মার বড় মার, তাই না? এই জন্য অনেকে জাকাতকে জরিমানা মনে করে, এই এতগুলো টাকা চলে যাবে, এক টাকাতে কত যাবে? বাদশা মিয়া, আপনার যদি এক টাকা থাকে, এক টাকাতে কত যাবে? আড়াই পয়সা চলে যাবে। আল্লাহু আকবার, একশো টাকার আড়াই টাকা আপনার এমনিতেই চলে যাবে। আরে এ তো সাংঘাতিক ব্যাপার, সত্যি জরিমানা দিতে মানে কষ্ট লাগবে মনে। কিন্তু যারা মোমেন, যারা ইমানদার, যাদের বুকে ইমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে এবং যাদের এই বিশ্বাস আছে যে আমি দিলে আমার মাল বৃদ্ধি পাবে, তারা তাদের মনে কোন রকমের কুণ্ঠা থাকবে না, জরিমানা মনেও করবে না, আর তারা উন্মুক্ত মনে আর মুক্ত হস্তে কি করবে, দান করবে, কোন রকম কার্পণ্য করবে না, কোন রকমের বখিলি করবে না। অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকব। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, সূরা বাইয়েনা পাঁচ নম্বর আয়াত, আগে গেল সূরা তওবা পাঁচ নম্বর আর এগারো নম্বর আয়াত, এখন বলছি সূরা বাইয়েনার পাঁচ নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়াইকিমুসলাতা ওয়াইউতুজ্জাকাহ ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলছেন যে তারা তো কেবল আদিষ্ট হয়েছিল যে তারা আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, শুধু ইবাদত করবে না, একনিষ্ঠ চিত্তে করতে হবে, মুখলিসিন, ইখলাস থাকতে হবে। হ্যাঁ, কথায় কথায় মনে পড়ল, কে বলবে, সারোয়ার ভাই না সুলতান ভাই? আপনি সুলতান ভাই, আপনি বলতে পারবেন যে প্রত্যেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার যে দুটো শর্ত আছে সেই শর্ত দুটো কি কি বলতে পারবেন না? হ্যাঁ, কে বলতে পারবে? ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি, খুব সহজ জিনিস। প্রথম শর্ত হলো ইখলাস, দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, ইখলাস থাকতে হবে। তাদেরকে আল্লাহর ইবাদত করতে আদেশ করা হয়েছে ইখলাসের সাথে, ইখলাস থাকবে। আপনি যাকাত দেবেন, যাকাতের মাঝে ইখলাস থাকতে হবে। আপনি দান দিচ্ছেন, মাশাআল্লাহ ব্যানার লাগিয়ে দান দিচ্ছেন, মুক্ত হস্তে দান দিচ্ছেন, সবাই দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন কি জন্য? যদি আপনার উদ্দেশ্য থাকে যে নাম নেব, যদি উদ্দেশ্য থাকে দাতা নাম নেব, আর যদি উদ্দেশ্য থাকে ভোট নেব, তাই না? বহু রকমের ব্যবস্থা আছে, নোট খরচ করতে হয়, ভোট নিতে হলে নোট খরচ করতে হয়। তো সেই রকম যদি উদ্দেশ্য থাকে তো আপনার যাকাত দান কবুল হবে না? আর এই নিকৃষ্ট উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে যদি কেউ নিজের টাকা যাকাত ব্যয় করে, গদির লোভে গদি নেওয়ার জন্য কেউ যাকাত, শুনলাম অনেক জায়গাতে প্রশ্ন এসেছে আমার কাছে, প্রশ্ন পাঠাচ্ছে লোকে যে রাজনৈতিক ভাবে কোন পদ দখল করার জন্য যাকাত ব্যবহার করছে, যাকাত দিচ্ছে গরিবদেরকে, আর বলছে ভোটটা আমাদেরকে দিও। বুঝতে পাচ্ছেন? যদি এই অবস্থা হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন। তো ইখলাস থাকতে হবে, ইখলাস না থাকলে লোক দেখানি দান হলে পরে কি হবে? আপনার দান আল্লাহর কাছে কবুল হবে? হবে না। আপনারা জানেন, হ্যাঁ কে জানবে? শাহ আলম, কেয়ামতের দিনে। হ্যাঁ, শাহ আলমের বলা চলে এসছে। তাহলে বাবুল ভাই বলেন, কেয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষকে সবার আগে জাহান্নামে দেওয়া হবে। কে কে? এক হচ্ছে আলেম বা কারি, দুই নম্বর এই দাতা, আর তিন নম্বর মুজাহিদ বা জিহাদি শহীদ। তারা বলছে, আমরা বলবো কি? মুজাহিদ বা জেহাদি। মুজাহিদকে ডেকে বলা হবে, তারপর হ্যাঁ তুমি কি করেছো? আমি আল্লাহ, আল্লাহ আপনার রাস্তায় শহীদ। মিথ্যা বললে তুমি, আমার রাস্তায় শহীদ তুমি হও নাই, তুমি এই জন্য শহীদ হয়েছো যাতে তো লোকে তোমাকে কি বলে? শহীদ বলে, বীর বলে, তাই না? আর আলেম বা কারিকে কি বলা হবে? তুমি আল্লাহ আমি আপনার জন্য বা তোমার জন্য এলেম শিক্ষা করেছি, লোককে শিখিয়েছি। কারি বলবে তোমার জন্য কোরআন পড়েছি, বলে মিথ্যা বললে তুমি, তুমি বরং এই জন্য আলেম হয়েছো যাতে লোকে তোমাকে আলেম বলে, এই জন্য কোরআন পড়েছে যাতে লোকে তোমাকে কারি বলে। কারি সাহেবরা দেখেছেন কি আঙ্গুল ভরে, কি মানে সুর ভেঞ্জে ভেঞ্জে ভেঞ্জে ভেঞ্জে, মানে কি আর বলবো। এবারে দেশে গেলাম তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানকার মতো সাধারণ প্লেন পড়ছিলাম, তো পেছনে সমালোচনা করছে, সামনে বলছে না, বলছে হুজুর এইটা ভুল পড়ছে। বড় মানুষের ভুল ধরতে পারলে কিছু মানুষের আনন্দ হয়, তাই না? একটা ছোট বাচ্চা, সে এই মাত্র এটুটাই পড়ছে, মানে শুরুতেই পড়ছে, সেও বলছে তার মায়ের কাছে যে হুজুর এটা ভুল পড়ছে। কি পড়ছে? তো আমাকে বললো যে এরকম আপনি ভুল পড়েন। কিরকম? কোনটা? ও যে ইয়াকা নাবুদু ইয়াকা, সাদা সাদা সিধে বলেন, আমরা তো ইন্ডিয়ার কারি নই, ইয়াকা ইয়াকা। এই যে বুঝতে পাচ্ছেন, এটা বল তাকাল্লুফ, তাই না? কিছু কেরাত আছে, ক ক ক, খায় মানে রক্ত বেরিয়ে যাচ্ছে মুখ দিকে, এমন করে কটা বলে। এগুলো হচ্ছে তাকাল্লুফ। সাধারণভাবে যখন, বিশেষ করে নামাজে, নামাজে কি কেরাত চলে নাকি? দেখবেন এমন কোন কারি আছে যে নামাজে কেউ পড়ে নাকি ভাবে? কিন্তু বাস ওরা দেশের কারি ভুল ধরে, আর বড় মানুষের ভুল ধরতে পারলে তাদের খুব আনন্দ, লোকে জানে ইস তাহলে এ কত বড়, যদি ওই মানুষটার ভুল ধরে তাহলে এ কত বড় মানুষ। অনেককে অনেকে পাণ্ডিত্য প্রকাশ করার জন্য মানুষের কাছে পেছনে সাহস থাকে, মুখে মুখে বলো যে এটা আপনি ভুল পড়ছেন। তো মোট কথা, আছে কিছু কারি যারা এইভাবে কেরাত করে, লোককে শোনাবে, নাম নেবে যে কারি সাহেব বটে বাবু, তাহলে এই উদ্দেশ্যে হলে তোমার জন্য আছে সবার আগে জাহান্নাম। আর তিন নম্বর কে? দাতা। দান করেছো। আল্লাহ বলুন তুমি কি করেছো? বলে আমি আল্লাহ তোমার পথে, যে পথে তুমি সন্তুষ্ট আমি সমস্ত পথে দান করেছি, যেখানে তুমি মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, গরিব এতিমকে দিয়েছি, এখানে দিয়েছি, ওখানে দিয়েছি। জাকাতের খাত কয়টা বলবো, তবুও দেখি কারো মনে আছে নাকি জাকাতের খাত কয়টা কোরআনে বলা হয়েছে? আটটা বলবো ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনায়। সমস্ত খাতে আমি ব্যয় করেছি আর তোমার জন্য করেছি। আল্লাহ বলবেন কাজাবতা, মিথ্যা বললে তুমি, তুমি বরং খরচ করেছ, দান করেছ, যাতে লোকে তোমাকে লিউকাল আন্নাকা জাওয়াদ, আন্নাহু জাওয়াদ, দানি বলবে, দাতা বলবে, এই নাম নেওয়ার জন্য তুমি দান করেছ। যাও, তারপরে তাদেরকে আদেশ করা হবে ফেরেশতা মুখে ছেঁচড়াতে ছেঁচড়ে, যে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সর্বপ্রথম এখলাস না থাকলে আপনার যাকাত কবুল হবে না, নামাজ কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে মুখলিসিন, এখলাসের সাথে। থাকবে কি থাকবে? এখলাস থাকবে। আর এখলাস না থাকলে, এটা হচ্ছে প্রথম শর্ত, এখলাস না থাকলে নামাজ রোজা যাই বলেন আপনি কিছুই কবুল হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের খুঁটি বুনিয়াদ হলো কয়টা? পাঁচটা। এবারে হাদিসের তারতিব শুনুন, আমাদের মুখস্থ হচ্ছে কি? হ্যাঁ, ইসলামের রুকুন কয়টা বলতে পারবেন? কালেমা, নামাজ, আমরা কি আবার বলবেন, আবার ফিরিয়ে বলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি যাকে জিজ্ঞেস করবেন দেশে, চলুন, যাকে জিজ্ঞেস করবেন সে এইটাই বলবে। আজীব যে সবারই একই মুখস্থ, এ বাংলা, ও বাংলা, আর এ সব সব কাংলা এক। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, খুব সহজ মুখস্থ। আর আমার মনে হয় মসজিদের ইমামগুলো এই শিখায়। তা ছোট ছোট মেয়েদেরকে জিজ্ঞেস করেন ইসলামের রুকুন কয়টা? পাঁচটা। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, তো মুশকিল হচ্ছে এখানেই। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুনুন হাদিস, শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে প্রথম কি হলো? কালেমা, কালেমা শাহাদাত, তাই না? কালেমা কয়টা? অনেক বলে পাঁচ কালেমা। পাঁচ কালেমা জানেন আপনি? মুখস্থ আছে পাঁচ কালেমা? মুসলমান? বলুন তো হুজুর, আপনি মুসলমান, পাঁচ কালেমা মুখস্থ আছে? কালেমা কয়টা? কটা কালেমা মুখস্থ করতে হবে? হ্যাঁ, চারটা কালেমা, কটা কালেমা? হ্যাঁ হবে স্যার। কটা কালেমা মুখস্থ করেছেন? পাঁচটা। অথবা কালেমা তামজিদ, কালেমা তাহমিদ, আর কালেমা কি কে? কালেমা হচ্ছে দুটো, কালেমা তাইয়েবা আর কালেমা শাহাদা। কালেমা তাইয়েবা কি, কে বলতে পারবে? কালেমা তাইয়েবা, হ্যাঁ, কালেমা তাইয়েবা কি বলেন? কালেমা তাইয়েবা কি? দেখেন, কালেমা তাইয়েবা আমাদের কায়দাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়েবা কি শাহ আলম? হ্যাঁ, তারপর আর কিছু নেই, মোহাম্মদ রাসূলুল্লাহ নেই। দেখেন, কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, সব যাকে জিজ্ঞেস করেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কালেমা তাইয়েবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, এটা হচ্ছে কালেমা তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ। যার শেষ কথা কালেমা হবে সে জান্নাতে যাবে। কি কথাটা? কি কোন কথাটা? মোহাম্মদ রাসূলুল্লাহ না, ওই সময় মোহাম্মদ রাসূলুল্লাহ না, কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। কালেমা তাওহীদ, একেই বলে কালেমা তাওহীদ, যেটা কালেমা তাইয়েবা সেটাই হচ্ছে কালেমা তাইয়েব। আর দুই নম্বর কালেমা হলো কালেমা শাহাদা, শাহাদাতাইন, সেটা কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বাস, এ হলো কালেমা শাহাদা। আর বাকি কোন কালেমা নেই, বাকি যেগুলো বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কালেমা নাই। এগুলো ইমান আনতে হবে ঠিকই, ইমান আনার বিষয় ঠিকই, কিন্তু এগুলো কালেমা না। কালেমা হলো দুটো, কালেমা তাইয়েবা, কালেমা শাহাদা, মনে থাকবে। কালেমা নামাজ রোজা নয়, কালেমা নামাজ যাকাত রোজা হজ, কালেমা নামাজ বা সালাত বলেন, কালেমা সালাত যাকাত রোজা হজ, কালেমা সালাত যাকাত রোজা হজ। অনেকে বলছে না এই নামাজও বলা হবে না রোজাও বলা হবে না, কারণ কালেমার জন্য কালেমা বলছি, জাকাতের বেলায় জাকাত বলছি, হজের বেলায় হজ বলছি, তো রোজা কেন বলবো আর নামাজ কেন বলবো? ভাই প্রচলিত হয়ে গেছে, এখন চলছে না, সব বলতে হবে? তো সব বললে তো আমরা তো আর সব আরবি জানি না, যেটা পরিভাষায় প্রচলিত হয়ে গেছে বললে দোষ নেই, যদি কোনো দোষ থাকে তাহলে বলুন যে এটা বললে দোষ আছে, অতএব বলা যাবে না। আর যেটা প্রচলিত নামাজ মানে সালাতের অর্থেই নামাজ ব্যবহার হয়েছে, নামাজ মানে কি, সালাত মানে কি, একই, আমরা নামাজ ব্যবহার করি সেটা সালাতের মানে, সালাতের যে মানে নামাজেরও সেই মানে, নামাজ ফার্সি শব্দ তার মানে কি, আরবি শব্দ এটা তার মানে কি, এত দেখার দরকার নেই, আমরা নামাজ ব্যবহার করি কিসের অর্থে, ওই সালাতের অর্থে। বেশ যাই হোক, এখন কথা হলো কি, যদি আরবি বলতে হয় তাহলে অনেক কিছু আরবি বলতে হবে, তাই না? আর আরবি বলা সবসময় সোজাও হবে না, মানে আমরা বলতে পারবো না, বড় কঠিন আছে, সব তাহলে আরবি শিখতে হবে। একজন আমাকে ফেসবুকে চ্যাট করে বলছে ইসলামের রুকুন কয়টা, বললাম পাঁচটা, কি কি, তো আমি বললাম কালিমা, নামাজ, জাকাত, রোজা, হজ, তখন বলছে নামাজ না সালাত, তো আমি বললাম সালাত না সালাত, সালাত না সালাত, কোনটা বলেন? সালাত আপনি যেটা লিখছেন সালাত, লেখালেখি তো সালাত, সালাত মানে কি, ভাত দিয়ে খাওয়া হয়, তাই না? তাহলে আপনি আরবিটা সহজভাবে বলতে পারবেন? আপনি যদি আরবি বলেন তা আপনি সালাত বলবেন না সালাত, আপনি সালাত বলছেন, সালাত সিন দিয়ে বলছেন, সালাত মানে কি, সিন দিয়ে সালাত মানে, বুঝতে পারছেন? তো এইভাবে মানুষ খাম কাতে মানুষকে বিভ্রান্ত করছে, এটা বলতে হবে না, ওটা বলতে হবে, খেয়ে দিয়ে কাজ নেই, এখন ওই যে বলে নাই কাজ তো খই ভাজ। তো যাই হোক, যারা বলছে যে হ্যাঁ বলা উচিত, ঠিক আছে চেষ্টা করো, নামাজ যে জায়গায় সালাদ ব্যবহার করার চেষ্টা করো। তারপরে আমি বলছি ঠিক আছে, আমি বললাম ইমানের রুকুন কয়টা, তো বলে ছয়টা, তেমন দু নম্বর রুকুনটা কি, আর বলে না কিছুই, বুঝতে পারলেন ব্যাপারটা? বলো তো দু নম্বর রুকুনটা কি, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, আপনি কি বলবেন বাংলাতে দু নম্বর রুকুনটা কি? নামাজে ওখানে বললেন যে সালাত বলতে হবে, এখন দু নম্বর রুকুনটা আপনি কি বলবেন বলুন তো দেখি। হ্যাঁ বেটা তখন কি বলে, বেচারা তখন চুপ হয়ে গেছে, বলো। তারপর কিছুক্ষণ পর বলছে মালায়েকা, মালায়েকা মানে মালায়েকা কেউ বোঝে না, তুমি কোথায় জিজ্ঞাসা করে বুঝলে? তো এইভাবে একটার পর একটা আরবি বহু আছে পরিভাষা, যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি, সেগুলো আরবি পরিভাষা আমরা জানি না, তাহলে লোককে, প্রত্যেক লোককে আরবি শেখাতে হবে। তো যাই হোক, মোট কথা, এ নিয়ে বেশি গোড়ামি করা উচিত না, গোড়ামি করা উচিত না। কত রকম ফেসবুকে ইনশাআল্লাহ এইভাবে লিখতে হবে, নাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহকে সৃষ্টি করা মানে হবে আল্লাহ আকবার। যাই হোক, আল্লাহুল মুস্তাআন। হাদিস শুনেন, হাদিসে কি বলা হচ্ছে, ইসলামের বুনিয়াদ হল পাঁচটি, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ। ক নম্বরে যাকাতকে দেওয়া হয়েছে? তিন নম্বরে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের হুজুররা আমাদেরকে শিখিয়েছেন পাঁচ নম্বরে, আমাদেরকে শেখানো হয়েছে এটা পাঁচ নম্বরের, সুতরাং এটা হচ্ছে ভুল জিনিস। তো ইসলামের বুনিয়াদ হল পাঁচটি, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ সত্যিকারের উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসের রোজা রাখা এবং কাবা গৃহের হজ করা, এগুলো বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস। এগুলো যাকাত অমান্যকারী যদি কেউ ফরজ অমান্য করে সে কাফের হয়ে যাবে, মোরতাদ হয়ে যাবে। ইসলামে যদি কোন রুকুন কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে? রুকুনটাই তো আপনি রাখলেন না, কি করে মুসলমান থাকবে? এই জন্য সাহাবার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক নম্বর খলিফা, এক নম্বর খলিফা, প্রথম খলিফা, তিনি বলছেন আল্লাহর কসম আমি অবশ্যই তার বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। কার বিরুদ্ধে? যে নামাজ ও যাকাতের মাঝে পার্থক্য করে। তার মানে কি, নামাজটা পড়বো যাকাত দেবো না, নামাজ ফরজ মানব কিন্তু যাকাত ফরজ মানব না। এই যে বললাম না, মালের মাল, মালের মার বড় মার, পয়সা দিতে মানুষ দেখবেন, আপনি বলেন সারা রাত জেগে নামাজ পড়তে হবে 1000 রাকাত, চলে আসবে সারা রাত জেগে নামাজ পড়ে, যদি বলা হয় এই স্বভাব ওই স্বভাব, গোসল করে টুপি লাগিয়ে আতর লাগিয়ে চলে আসবে। আর যদি বলা হয় যে 5000 টাকা করে লাগবে, তাহলেই দেখবেন হ্যাঁ এবারেই মুশকিল হয়ে গেল। টাকার কথা বলছেন হুজুর, এটা না বলে যদি অন্য কিছু বলতেন তাহলে হতো, যে সস্তা মিলাদ, আপনি বলেন যে মায়ের নামে একটা কল করে দাও, মসজিদে কিছু দান করো, দেখবেন মাথা চুলকাবে। আর মিলাদ দিতে বলতে হবে না, মিলাদ দিলে, মিলাদের খরচ হোক সমস্যা নেই, সে আবার অন্যভাবে খরচ করে, ব্যয় করে, যা সঠিকভাবে জানে না কিভাবে খরচ করতে হয়। যাই হোক, আবু বকর সিদ্দিক বলছেন যে নামাজ ও যাকাতের মাঝে পার্থক্য, সালাত ও যাকাতের মাঝে পার্থক্য করবে আমি তাদেরকে ছাড়বো না, তার বিরুদ্ধে জিহাদ করব, কারণ যাকাত হল মালের হক আর নামাজ হল কার হক? আল্লাহর হক। সাহাবায়ে কেরামদের মধ্যে যাকাত ত্যাগকারীর বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে কোন দ্বিমত ছিল না, আর সর্বযুগে সকল মুসলমানরা যাকাত ফরজ হওয়ার ব্যাপারে একমত। কেউ কি বলেছে না যাকাত সুন্নত? বেতের নামাজ কি? কেউ বলেছে ওয়াজেব, কেউ বলেছে সুন্নত। ঈদের নামাজ কি? অনেকে বলেছে ওয়াজেব, অনেকে বলেছে সুন্নত। কিন্তু যদি বলা হয় যে জোহরের নামাজ কি, কেউ কি বলেছে সুন্নত? একবারে একমত। তেমনি যাকাত কি, কেউ সুন্নত বলেছে কি? না, সবাই একমত কি যে যাকাত হলো ফরজ, যাকাত হচ্ছে ওয়াজেব ফরজ। হ্যাঁ, এখানে ওয়াজেব ফরজের ব্যাপারটা দূর হওয়া দরকার। অনেকে মনে করে ওয়াজেব এবং ফরজের পার্থক্য আছে, কিন্তু মানগত কোন পার্থক্য নেই। অনেকে গুণগত পার্থক্য করে যে যার অকাট্য দলিল আছে সেটা হচ্ছে ফরজ, আর যার অকাট্য দলিল নেই সেটা হচ্ছে ওয়াজেব। তার মানে হাদিসের দলিল হলে ওয়াজেব বা কোরআনের দলিল হলে ফরজ, এভাবে বর্ণনা করে থাকে। কিন্তু যেটাই ফরজ সেটাই ওয়াজেব। যা করলে সওয়াব আছে, না করলে গোনা আছে, তবেই না ওয়াজেব ফরজ। যা করলে সওয়াব আছে, যা না করলে গোনা নাই, সেটা সুন্নত। ঠিক আছে, তো যাই হোক, পক্ষান্তরে যদি কেউ যাকাত হওয়াকে অস্বীকার না, যাকাত ফরজ হওয়াকে অস্বীকার করছে না, সে অস্বীকার না যাকাত ফরজ বটে, তাহলে যাকাত দিলেও সর্বসম্মতিভাবে সে কাফের হয়ে যাবে। যদি সে অস্বীকার করে, অস্বীকার করেও যদি যাকাত দেয় তাহলে তা যাকাত কবুল হবে না। আর যাকাতকে অস্বীকার করে না কিন্তু দেয় না, কার্পণ্য করে, দিতে বখিলি করে, হৃদয় তো হিসাব করে দেয় না, কিছু দিয়ে দিলে হয়ে গেল বাস, আল্লাহ করিম, তাই না? ওই যেমন এখন শুনছেন না যে কোরবানির গোস্ত এক শ্রেণীর মানুষ উঠেছে বলছে ওই দু চার পিস দিয়ে দিল বাস, তারপর বাকি সব খেয়ে নিল, বলছে কোরআন হাদিসে কোথায় আছে তিন ভাগে ভাগ করতে হবে? ঠিক আছে, ভাগ তো করতে হবে না, না হ্যাঁ নেই, তা বলে কি মিসকিনদেরকে ফাঁকি দিতে হবে? আল্লাহ বলছেন ওয়াতিমুল বাইস আল ফাকির ওয়াতিমুল কানি আল ওয়াল মুতার, বলা হয়েছে কোরআনে দুই জায়গায় বলা হয়েছে যে গরিব মানুষদেরকে মিসকিনদেরকে খাওয়াও, তার মানে কি দু চার পিস খাওয়াও বাকি সব খেয়ে নাও? তো এইভাবে অনেকে হিসাব করে দেয় না, ওই কোন রকম দিয়ে মন বুঝিয়ে বাকিটা সব মেরে খায়, আত্মসাত করে, কুক্ষিগত করে। তো যদি কেউ কার্পণ্য করে যাকাত না দেয় তো তাকে কি কাফের বলা হবে? না, তাকে কাফের বলা হবে না, তাকে কি বলা হবে? ফাসেক। তাকে বলা হবে ফাসেক। তওবা করে না মারা গেলে কেয়ামতে আল্লাহর ইচ্ছাধীন থাকবে, আল্লাহ হয় তাকে ক্ষমা করে দেবেন তৌহিদের গুণে, নামাজের গুণে, নামাজ থাকলে, তৌহিদ থাকলে হয় তাকে ক্ষমা করে দেবে, না না হয় আল্লাহ তাআলা যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন জান্নাতে দিতে পারেন। এই হচ্ছে কথা। আর যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন যে আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, বাকি অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা ওর থেকে ছোট গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। তো যেহেতু যাকাত না দিলে শিরিক হয় না, কুফরি হয় না, যেহেতু সে অস্বীকার করছে না, কার্পণ্য করে বখিলি করে দিচ্ছে না, তাহলে তার এই অবস্থা হবে। পরন্তু যারা যাকাত ওয়াজিব হওয়াকেই অস্বীকার করে, তাদের ব্যাপারে বিধান অন্যান্য কাফেরদের ব্যাপারে যে বিধান আছে ঠিক তারই অনুরূপ, ওদের সকলকে একই সঙ্গে জাহান্নামের দিকে জমায়েত করা হবে এবং অন্য সকল কাফেরদের নাই তাদের আজাব ও জাহান্নাম চিরকাল হতে থাকবে। তা এ নয় যে মুসলমান সব স্বীকার করে, খালি যাকাতটা অস্বীকার করে জাহান্নামে যাবে, তাই না? জাহান্নামে কয় বছর থাকবে? আছে নাকি কোন ফিক্সড? যেহেতু সব মানতো, খালি যাকাতটা মানতো না, আর একজন অমুসলিম, সে মুসলমানই না, সেও জাহান্নামে থাকবে, কদিন থাকবে? কদিন থাকবে? আর এ যে সব মানে কিন্তু যাকাতটা মানে না, কতদিন থাকবে? ও, তাহলে পার্থক্য হলো কিছু? কোন পার্থক্য আছে? কোন পার্থক্য নেই। জাহান্নামের আজাবে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন ভাগ আছে, আলাদা কথা। কেউ থাকবে উপর তলায়, কেউ থাকবে নিচের তলায়। হ্যাঁ বাদশা মিয়া, আপনি ঘুমের ঘরেই বলুন যে জাহান্নামে যে আগুনের স্তর আছে, কোন স্তরের আগুনটা বেশি লাগবে, তাপ বেশি লাগবে, উপর তলায় না নিচের তলায়? কেন নিচের তলায় কি করে লাগবে? আগুনটা নিচে থেকে জ্বলছে, উপর দিকে উঠছে, শেখাটা কোনখানে জোরটা বেশি লাগবে? তাহলে তাপটা কোথায় বেশি হবে, উপরে না নিচে? নিচের তাপ বেশি চাপ বেশি, তাই না? পানির উদাহরণ নেন, আগুনটা আমরা পরীক্ষা করতে পারবো না, স্কুলে আমাদেরকে শেখানো হয়, মাস্টার মশাইরা শেখান আমাদেরকে চাপের ব্যাপারটা। মনে করুন একটা বালতি নিলেন, বালতি এই বড় বালতি দিয়ে আপনি তিনটে ছিদ্র করেন বালতিতে, বালতিটা পানি দিয়ে ফুল করেন, তিনটে ছিদ্রই খুলে দেন, কোন ছিদ্র দিয়ে পানি বেশি পড়বে? হ্যাঁ, স্পিডে বেশি জোরে পড়বে নিচেটা, তাই না? তারপরে মাঝেরটা, তারপরে ওপরটা, তার মানে ওপরটা কি হালকা, ওপরের ওজন হালকা, ওপরের চাপ হালকা, কিন্তু নিচের চাপটা সম্পূর্ণ। এই জন্যে এই চাপের আগুনে রাখা হবে কাদেরকে? এই মোনাফেকদেরকে, যারা বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি, যারা ঘরের ঢেকি কুমির, যারা বেঈমান মির্জাফর, এই মোনাফেক এদেরকে রাখা হবে। কারণ ঘর চোরকে পর চোরকে পার আছে, ঘর চোরকে পার নেই, তাই না? ওপর অন্য জায়গা থেকে চুরি করতে আসবে, তাকে আপনি প্রতিহত করতে পারবেন, সাবধান হতে পারবেন, কিন্তু ঘরের ভেতরে যদি চোর থাকে, হাই হাই হাই, সর পারবেন? কঠিন ব্যাপার। এই জন্য এর শাস্তি, মুসলমান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, না টুপি লাগিয়ে নামাজ পড়ছো, অথচ মনের ভিতরে তোমার হারামজাদ কি, উপরে উপরে সালাম আল কি, ভিতরে ভিতরে হারামজাদ কি, আরে তোমার শাস্তি ডবল। এই জন্য বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা কোথায় থাকবে? সর্বনিম্ন স্তরে, জাহান্নামের নিম্ন স্তরে স্থান হবে। তো কাফের কাফেরই, কাফের চিরস্থায়ী জাহান্নামে থাকবে, নয় যেহেতু এই ইসলামের পাঁচটা রুকুন, তো পাঁচটা রুকুন মানত না, হয়তো একটা রুকুন বাদ দিত, তো জাহান্নামে পঞ্চাশ বছর হয়তো থাকার কথা, সেই জায়গাতে হয়তো চল্লিশ বছর কি বলে দশ বছর হয়তো থাকবে, বাকি যেহেতু পাঁচটা রুকুন মানে, তো বাকি চল্লিশ বছর সে কি করে মাপ পেয়ে যাবে তা না। কারণ এটা হচ্ছে একটা গেলে সব গেল, একটা গেলে সব গেল। যেমন একটা গেলে সব গেল মানে, মানে আপনি একটা এমন পাপ করবেন যে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনি উজু করেন, উজু করার সময় কি কি করেন? কোরআনে বলা হয়েছে চারটা জিনিস করতে, চার ফরজ বলা হয়, সেখান থেকে ছয় ফরজ বের হয়, যাই হোক, আরো শূন্যতে বলা হয়েছে কি কি, এজা কুমতুম ইলা সালাতে ফাগসিলু উজু হাকুম, তোমরা চেহারা ধো, হাত ধো, মাথা মাসা করো, পা ধো, তাই না? এবং আরো অন্যান্য কাজ করা হয়। এতগুলো কাজ করার পর শুধুমাত্র একটা কাজ করবেন, আপনার সমস্ত উজু বরবাদ চলে যাবে, নাকি খালি একটা বরবাদ যাবে? শুধু লিক হলেই হলো, শুধু লিক হলেই শেষ, ঠিক আছে কিনা? আপনার অন্যগুলো কাজে দেবে না, আপনার মার্সিডিস গাড়ি বা সব থেকে দামি গাড়ি, ফার্স্ট ক্লাস গাড়ি, সমস্ত পার্টস একদম মজবুত, কিন্তু সামান্য একটা পার্টস মাত্র এক রিয়াল কি দু রিয়াল দাম, কি এখন কি, এখন কি দাম বেশি হয়েছে নাকি? ওই যে বোল্টিপটার দাম এক রিয়াল নেয় না এক দু রিয়াল নেয়, যাই হোক এক রিয়াল দু রিয়াল, যাই হোক, যাদের সাইকেল চালান তারা জানেন বোল্টিপটা কত দাম নেয়, এক রিয়ালই নেয় বোধ হয়। এই এক রিয়াল দু রিয়ালের জন্য আপনার এত পাঁচ লাখ সাত লাখ দশ লাখ রিয়াল দামের গাড়ি চলবে না, অচল হয়ে যাবে, হাই রে, এই মাত্র এক রিয়ালের জন্য, হ্যাঁ আপনার গাড়িটাই বেকার, না চলবে না, খানিকটা চলবে, ওই এক রিয়াল দু রিয়ালের মতো চলবে না, বাকি চলবে, হবে এরকম না, গোটাই বেকার, গোটা গাড়িটাই আপনার ফালতু, দু রিয়ালের বা এক রিয়ালের জিনিস নেই। ঠিক এইরকমই আপনি ইসলামের সব কিছু মানেন, এমন একটা জিনিস মানেন না তার জন্য সব বেকার, অচল, আপনার কোনো কাজে লাগবে না। আর জাহান্নামে গেলে বুঝতেই পাচ্ছেন, অক্কাল আল্লাযীনা ইত্তাবাউ লাও আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওমা হুম বিখারিজিনা মিনান নার। উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে তারা কখনো বের হতে পারবে না কাফেরা। ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওমা হুম বিখারিজিনা মিনহা, আল্লাহু আকবার। তারা চেষ্টা করবে, তারা চাইবে যে আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেয়, কিন্তু ওমা হুম বিখারিজিনা মিনহা, তারা বের হতেই পারবে না, ওয়া লাহুম আযাবুম মুকিম, তাদের জন্য থাকবে চিরস্থায়ী আযাব। আর অনেক কথা আছে ইনশাআল্লাহ, আমরা যাকাতের গুরুত্ব সম্পর্কে আরো অনেক কিছু বলবো, আমরা যেন ধৈর্য সহকারে আসতে পারি, যারা আসছেন না হয়তো গুরুত্ব দিচ্ছেন না, একসময় গুরুত্বের কথা মনে হবে, এ নয় এই ভাববেন না যে দার্সে গেলাম তো গেলাম, না গেলাম তো সমস্যা কি, সমস্যা নেই ঠিকই, কিন্তু এক সময় হয়তো এমন আসবে যে সময় আপনি দাঁতে আঙুল কেটেও কুল পাবেন না, এবং ভাববেন যে কেন যায়নি, কেন? হ্যাঁ, লাভের কথা যখন মনে হবে কিংবা ক্ষতির কথা যখন বুঝতে পারবেন তখন ভাববেন যে কেন যায়নি, কেন আমরা সেসব দর্শে যাইনি। যাই হোক, জাকাতের গুরুত্ব আছে। কবি নজরুল এই জাকাতের গুরুত্ব দিয়ে একটা কবিতা রচনা করেছেন, সেই কবিতা অনেকে জানে, অনেকে পড়েছে, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দিল খোলার আগে হাত খুলুক, হাত খুললেই দিল খুলবে। দেখ পাক কোরআন শোন নবীজির ফরমান, ভোগের তরে আসেনি দুনিয়ার মুসলমান। দুনিয়ার মুসলমান শুধু ভোগ করতে আসেনি, কি করতে আসছে? ভোগের সাথে ত্যাগ। আর শুধু ত্যাগ করতেই আসেনি যে ভোগ করবো না ত্যাগ করবো, ভোগ না পেলে ত্যাগ করবে কি তুমি, তাই না? ধন সম্পদ উপার্জন না করলে দানটা করবে কিসের, তাই না? যে খাতগুলো বলা হয়েছে সে সমস্ত খাতে দান করবে কোথেকে? আগে উপার্জন করো তো হবে না। আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, এই দেখেন, ও মিম্মা আখরাজনা আলাকুম মিনাল আরদ। কোন শ্রেণী? দুই শ্রেণীর জিনিস থেকে যাকাত দাও। এক হচ্ছে মা কাসাবতুম, যা উপার্জন করছো হালাল উপার্জন, হারাম উপার্জনে যাকাত লাগবে না। লাগবে নাকি? সুদের যাকাত লাগবে? দশ লাখ টাকা ঘুষ নিয়েছেন, যাকাত লাগবে নাকি? কেউ যদি কোনো বেকুব জিজ্ঞেস করে, হুজুর আমি গতবারে 10 লাখ টাকা যা ঘুষ নিয়েছি তাতে যাকাত আছে না নেই, কেউ জিজ্ঞেস করবে? সে জানে যে এতে আবার কি, হ্যাঁ হারামের মাল, এ হারামের মালের আবার কি বলে লাল কি আর সাদাই কি, সবই তো বরাবর, তাই না? তো যাই হোক, ভোগের তরে আসেনি দুনিয়ার মুসলমান। কিসের তরে এসছে? ভোগ প্লাস ত্যাগ। এর মানে এই নয় যে ভোগ করবে না, শুধু ত্যাগই করবে তা না। তো ভোগ না হলে ত্যাগ আসবে কোথেকে? ভোগ করো এবং ত্যাগও করো। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ঠিক আছে, তুমি নিশ্চয়ই আল্লাহর পথে খরচ করবে, ব্যয় করবে, কিন্তু তোমার দুনিয়ার হিসা, দুনিয়ার তোমার ভাগ ভুলে যেও না, তোমার দুটা দিকই যেন ঠিক থাকে, তাই না? তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত, তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। একার তরে মানে এই ধন যে তোমাকে দিয়েছে তোমার একার জন্য নয়, তোমার হক আছে, তোমার কাছের লোক থেকে শুরু করো, সব থেকে তোমার কাছের কে? বাড়ি, তোমার বিছানার কাছে মনে করো তোমার বউ, তোমার বউয়ের খরচ দিতে হবে, ছেলে মেয়ের খরচ দিতে হবে, বাপ মায়ের খরচ দিতে হবে, কাউকে জাকাত দিয়ে দেওয়া হবে, কাউকে জাকাত দিয়ে দেওয়া হবে না, তাই না? খরচ আছে। দৌলত যে এসেছে সেই দৌলত তোমার একা ভোগ করার জন্য নয়, তেমনি পরপর পরপর যে যত দূরে যাবে তার হক তত কম হবে, কিন্তু যে যত কাছে আসবে তার হক তত বেশি থাকবে। অতএব তোর একাত্তরে দেননি খোদা দৌলতের খেলাত, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দর দালানে কাঁদে ভোকা হাজারো মুসলিম, তোর দর দালানে, দরজা এসে দালানের সামনে এসে কত মুসলিম, কত ক্ষুধার্ত এসে কাঁদছে, খাবার চাইছে, টাকা চাইছে। আছে দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম, তাদের ভাগ নেই? আছে, আল্লাহ তালা হক বলেছেন। কি কোরআনের আয়াত সূরা মেরাজের মারেজের আল্লাহ বলছেন যে আল্লাযীনাহুম আলা সালাতিহিম দাঈমুন আল্লাযীনাহুম ফি আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। হাক্কুম মালুম, বিদিত, জানা, হক আছে তোমার মালে, হক আছে কার? লিসাইলি ওয়াল মাহরুম, যে চাচেঙ্গাকারী চাইছে তার হক আছে, মাহরুম বঞ্চিত মানুষের হক আছে। বঞ্চিত মানুষকে আপনার সামনে, আপনার বড় ছেলে মারা গেল, তার ছেলে মেয়ে আছে আর ছোট ছেলে আছে, এখন বঞ্চিত হয়ে গেল কারা? যে ছেলে মারা গেল তার ছেলেরা, এদের হক আছে না নেই? এদের হক, এদের জন্য উইল করতে হবে। চাইছে এসে, এই মেয়া যাও ভাগো, আল্লাহ বলছেন আম্মা সাইলা ফালা তানহা, ঠিক আছে তোমার দেওয়ার মতো নেই, তুমি মিষ্টি কথা বলে তারাও, কিন্তু তুমি দেওয়ার মতো আছে অথচ ভাগাচ্ছ, ধমক দিয়ে ভাগাচ্ছ, আল্লাহ তাআলা নিষেধ করছেন এটা। তাহলে হক আছে তারও যে চায়, যদিও তাকে দেখে মনে হয় যে তো এ হয়তো কি বলে, এ হয়তো ধনী মানুষ কিংবা এ হয়তো হকদার নয় ইত্যাদি মনে হয়, কিন্তু যে চাইছে তাকে তুমি দাও। হ্যাঁ, সিওর হলে দেবেন না, যদি মনে হয় যে চাইছে, এ হচ্ছে পেশাদার ফকির, যেমন চাইতে চাইতে বেটাকে মোবাইলে দোকান করে দিচ্ছে, শুনেছে না শুনেনি? চাইতে চাইতে ভিখারি ভিক্ষা করছে ঢাকার রাস্তায় বসে বসে, কিন্তু বেটা কি করছে, ওই টাকা থেকে মোবাইলে দোকান করে দিয়েছে। পেশাদার ফকিরেরা যদি মনে করেন যে পেশাদার তাকে দেবেন না, যদি মনে করেন আপনার কাছ থেকে চেয়ে মদ খাবে তাকে দেবেন না, সেটা আলাদা কথা। কিন্তু শিওর না হলে আপনি দেন আপনার কবুল হয়ে যাবে, তাই না? আপনার দান আল্লাহ তাআলা কবুল করবেন। এখন কি হলো যে তোর দর দালানে কাঁদে ভোকা হাজারো মুসলিম আছে, দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম, বলেছেন রহমানুর রহিম, বলেছেন রাসুল করিম, সঞ্চয় তোর সফল হবে, পাবি রে নাজাত, দে জাকাত, দে জাকাত তোরা, দে রে জাকাত। কবি নজরুল বলেছেন কথাগুলো সঠিক কথা, বাকি কিছু কথা পড়ে আছে সেগুলো সঠিক নয় বলে সেগুলো বলার দরকার নেই। মোট কথা হচ্ছে সঞ্চয় তোর সফল হবে, পাবি রে নাজাত, তো সঞ্চয় কি হবে, পবিত্র হবে, সফল হবে, কাজে দেবে, আর নাজাত পাবি, পরিত্রাণ পাবি কাল কেয়ামতের দিনে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা জাকাতের গুরুত্ব অনুধাবন করি এবং বুঝতে পারি, এবং জাকাতের কি উদ্দেশ্য, জাকাতের ইত্যাদি বহু কথা আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা বলে যাব। আর আমাদের শোনার তৌফিক হোক, বহু মানুষ আমাদের নেটের মাধ্যমে সারা বিশ্বে বহু শুনবে, আমাদেরকে দেখবে এবং আমাদেরকে শুনবে, কিন্তু সমস্যা হচ্ছে যাকে ঘুম অবস্থায় দেখবে তাকে লোকে কি বলবে, কত গালি দেবে আর থুতু দেবে, তাই না? সারা বিশ্বে দেখতেই থাকবে, এখন চলছে, এখন যতদিন থাকবে নেট ততদিন থাকবে, কিন্তু যখনই দেখবে এই লোকটা ঘুমাচ্ছে তো সারা বিশ্বের কত মানুষ দেখবে তাকে কি বলে, গালি দেবে না কি বলবে, বলে হুজুর, সে তো ভাববে যে হুজুর ভালো ভালো কথা বলছে আর এই বেচারি ঘুমাচ্ছে, কোন মিসকিনে, নিশ্চয়ই তাকে যা বলার তাই বলবে। অতএব সাবধান, গুরুত্ব সহকারে শুনুন, এবং মানুষ মেহনতি মানুষ ঘুম আসবে, ঠিক কথাই, আর এটা স্বাভাবিক ব্যাপার। তবু ঘুম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিনের কাজে এলে ঘুম আসবে, অবশ্যই আসবে, আপনি নামাজ পড়তে দাঁড়ান ঘুম আসবে, কোরআন পড়তে দাঁড়ান ঘুম আসবে, কিন্তু উপন্যাস পড়তে লাগুন ঘুম আসবে না, তাই না? এটা নিয়ম, কোরআন তেলাওয়াত শুনুন ক্যাসেটে ঘুম চলে আসবে, কিন্তু গান শুনেন তখন ওই গান আপনার ভিতরে এমন আন্দোলন সৃষ্টি করবে, এমন ঝড় তুফান সৃষ্টি করবে যে ঘুম আসবে না, তাই না? তখন ঝুম, ঝুমঝুমাঝুম নিজে তখন ভিতরে ভিতরে ঝুমঝুমঝুম, তাই না? তখন কি আর বলবো, ওই যে বনমেন আছে মৌন না কি বলে না, মনে যেমন মৌন আছে মন তেমনি নেচে ওঠে। আর যেহেতু তুমি নেই আমি একা আছি, তুমি নেই একলা রাতে শুয়ে থাকি স্বপ্নে তোমারে দেখি, তো আর কি করব এখন হুজুর, ওই দিকটা আলাদা জিনিস, মানলাম মানলাম মেনে নিলাম ঘুম স্বাভাবিক আর ওই জিনিসটা স্বাভাবিক, কিন্তু দিন মানে দিনকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না, উদ্দেশ্য এটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।